মুফতি সাহেব জানি না তার লেখাপড়া কতটুক, এই যদি তাদের এলেমের দৌড় হয় ছোট্ট একটা কথাই বলবো, এই বেদাতের সঙ্গটাকে শেখেন। বেদাত কাকে বলে? আল বেদাত ফিল লোগাহ হিয়া কুল্লু মা আহাদাসা আলা গায়রে মিসালিন সাবেক, আগে যা ছিল না অনুরূপ নতুন কিছু সৃষ্টি করাটাকেই আবিধানিক অর্থে বেদাত বলা হয়। আর সারাই পরিভাষা বেদাত কাকে বলে? হিয়া তরিকাতুল মুখতারা ফিদ্দিন তুজাহি শরিয়াহ ইউখসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহ্হাতিহি দলিলুন আসলান আও ওয়াসাফান কামা কাল শাতবি ফি কিতাবিল মাশহুর আল ইতিসাম। শরীয়ত পরিভাষায় বিদআত হল ওই বস্তু যা নবদ্ভূত আর তরিকাতুল মুখতারাআ, নতুন একটা তরিকা বের করা, নতুন একটা বিষয় বের করা। তুজাহিদ দিন, তুজাহিদ শরিয়া, যাকে শরিয়াত মনে করে সবাই, ইউকসাদ বিহা তাকাররুব ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করা হয়, সংকল্প করা হয়। লম ইয়াকুম আলা সিহ্হাতিহি, অথচ এটার বিশুদ্ধতার পক্ষে দলিলুন শরীয়ুন আসলান আও আসাফান, কোনো শরীয়তের দলিল পাওয়া যায় না মৌলিকভাবে বা গুণবাচকভাবে। এই হল বেদাতের সংজ্ঞা। বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতের দুনিয়াবিয়া, বেদাতের দিনিয়া। দুনিয়াবী বেদাত আর দিনী বেদাত, ধর্মীয় বেদাত। দুনিয়াবী বেদাত কি? আমার সামনে মাইক্রোফোন, টেপ রেকর্ডার, মোবাইল, মাইক্রো, বাস, ট্রেন, বিমান, এসবগুলো হলো দুনিয়াবী বেদাত। এগুলো কোনো দোষের বিষয় নয়, মানুষ এগুলো তাদের প্রয়োজনের স্বার্থে নিত্য নতুন আবিষ্কার করবে, এটাই স্বাভাবিক, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন আফালা তাতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তোমাদের হৃদয় এসে মোহর মারা হয়েছে, তালামে হৃদয় হয়েছে নাকি? গবেষণা করো, নতুন নতুন নিয়ামত বের করো, ভোগ করো, আমি আল্লাহ খুশি হব, তোমাদের জন্যই দুনিয়া সব আমি দিয়েছি, খুঁজে খুঁজে বের করো আর নিজেরা ব্যবহার করো। একদিন জনৈক সাহাবি আল্লাহ নবীর সামনে এসছেন ছেঁড়া মোবাইলের কাপড় পরে, খেপে গেছেন আল্লাহ নবী, এই বেটা তোমার বাড়িতে কিছু নাই, দুম্বা আছে, উঁট আছে, জমি জমা আছে, তাহলে হ্যাঁ সবই আছে, এই ময়লা কাপড় পরে আসছে কেন, ছেঁড়া ছুটা কাপড় পরে, আপনার কাপড় চোপড় তো খুব ভালো দেখি না, এই জন্য আমি ভাবলাম এরকমভাবে আসলে আপনি খুশি হবেন। তখন আল্লাহ রসুল বলেছিলেন দেখো আল্লাহ পাক চান তার বান্দার উপরে তার নিয়ামতের নিদর্শন দেখতে, যাও ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, ছেঁড়া ছুটে কর ফেলো, তোমার যে ক্ষমতা থাকে ভালো কর পরে এসো। অথচ ও ভেবে নিয়েছিল এই ছেঁড়া ছুটে কর পড়াই বোধহয় ইমানদারি, আল্লাহ রসুলের তোষক ছিল না। উমর ফারুক একদিন বললেন হে আল্লাহ রসুল আমাকে নির্দেশ দিন, আমি আপনার জন্য একটা তোষক বানিয়ে নিয়ে আসি, কোন কোন রাওয়াতে এটা ইবনে মাসউদের কথা বলা হয়েছে। তাহলে বললেন দেখো আমার জন্য ওগুলো কিছু প্রয়োজন নাই, দুদিন পরেই তো কবরে চলে যাবো, আমি তো মাটির খোরাক, পিঠের নিচে দড়ির খাটে শুইলে কেমন হয় বলুন তো, দাগ হয়ে গেছে, লাল টকটকা, সুন্দর স্বাস্থ্যবান মানুষ, সুন্দর রঙের মানুষটা টকটকা হয়ে গেছে, এই দৃশ্য দেখে কোনো ভক্ত সাহাবি স্থির থাকতে পারে? তো উমর ফারুক সহ্য করতে পারেন নাই, এমনি বছর সহ্য করতে পারেন নাই, কিন্তু তিনি ওটা গ্রহণ করেছিলেন। তাই বলে কি আমাদের উম্মত সবাই কেন দড়ি খাটে শুইতে হবে নাকি? এতে কাবে গেছে এবার মক্কায়, নতুন আহলাদিস একজন বলছে স্যার এই মাথায় গোল টুপি আর লম্বা ওই আবা পরা সৌদির পরে দেখেন না ঢিলা জামা, এইটি পরে তো সুন্নত, তাই না? মানে আমার গায়ে ওটা নাই, ইঙ্গিত আমাকে বুঝাচ্ছে, তোমাকে এটা কে বুঝেছে, এই বুদ্ধি কে দিল মাথায়? তাহলে তো আমার নবীকে ওই ফতোয়া দেওয়া লাগবে আমেরিকা যে শীতে মরে যাচ্ছে সব দুনিয়ার সব লেপ্তস গায়ে দিয়েছে তারা বাঁচার জন্য, এটাই যদি সুন্নত হইতো তাহলে বিশ্বনবী হতেন না, উনি কোন আরবের নবী হতেন,

কিন্তু সময় পাল্টে দিলেন, আপনার হজ হবে না। আর নয় জিহাজে ঠিকই গেলেন কিন্তু আপনি আরাফাতে গেলেন না, আপনি গেলেন আরেক জায়গায়, ধরুন রিয়াদে গেলেন বা জেদ্দায় গেলেন, হজ হবে না। প্রতিটি বিষয়ে এই চারটে বিষয়ে খেয়াল রাখবেন আপনি, কাম্মিয়াত, কাইফিয়াত, জামান ও মাকান, পরিমাণ, প্রকৃতি, সময়, স্থান। এই চারটা জিনিস মিললে তবে আপনার ওটা সুন্নত অনুযায়ী হবে। সালাত আদায় করছেন, জোহরের সুন্নত করার কথা আপনি ভালো করে জানেন, ফরজ করার কথা আপনি ভালো করে জানেন, কম বেশি করতে পারবেন না। আপনি যে মিলাদুন্নবী করবেন, এটা কোনোদিনও আল্লাহ নবী করেননি, অথবা এক মনে কোনো শর্তই ঢকবে না। হ্যাঁ, সুন্দর আর দলিল দেন আমাদের আলমরা, হাদিসটা বলে দেয়াই ভালো। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা বাদাহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমালা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই রাওয়াহু মুসলিম ওয়া নাসাঈ ইসনাদুন সহীহ। এটা মিশকাত ওয়া হাদিসটা। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলামে একটি নতুন প্রথা সৃষ্টি করল সেই ব্যক্তি এত নেকি পাবে, নিজে তো নেকি পাবেই, তার পরবর্তীকালে যারা তার অনুসারে ওই নেকির কাজটা করবে তাদের সমপরিমাণ নেকি ওই ব্যক্তি পাবেন যিনি প্রথম শুরু করেছিলেন, কোনো আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি কোনো গুনাহের কাজ শুরু করবে সে ব্যক্তি তো গুনাহগার হবেই, তার দেখা দেখি যত লোক ওই গুনাহের কাজ করবে তাদের সকলের পাপ ভার ওই লোকটা ঘাড়ে চাপবে। এটা মুসলিম শরীফের হাদিস, নাসাইয়ের হাদিস, নিঃসন্দেহে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুন্নতে হাসানা কথাটা হাদিসে পেয়ে আমাদের মিলাদি ভাইরা এতই খুশি, মিলাদকে বানাইছেন বেদাতে হাসানা। বেদাতকে দুই ভাগে ভাগ করে ফেলাইল রাতারাতি, সুন্দর বেদাত আর মন্দ বেদাত। আর আল্লাহ রাসূল কি বলছেন, কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতি পদভ্রষ্ট কর, অকুল্ল দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। প্রতি জুমার খুতবা খতিবরা এটা পড়ে থাকেন কিন্তু অর্থ কেউ বুঝি না আমরা। আল্লাহ রসুল বলছেন কুল্ল বেদাতিন দলালা, আপনি বলছেন আল বেদাত কিসমাইন, বেদাতুন হাসানা ও বেদাতুন সাইয়া, কুল্ল বেদাতুন সাইয়া দলালা, অকুল্ল বেদাতুন হাসানা লাইসা দলালা। আপনার ব্যাখ্যা কে দেওয়ার অধিকার দিল কে? অর্থাৎ আপনি বেদাতের অর্থই বুঝেন না। এখানে হাদিসে বলা হয়েছে সুন্নতান হাসানা, সুন্নতান হাসানা বলা হয়েছে, বেদাতান হাসানা বলা হয়নি। কোরআনে আছে না, লা তাকরাবুস্সালাহ ইল্লা ওয়া আনতুম সুকারা, তোমরা ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের নিকটবর্তী হয়ে না মাতাল অবস্থায়। এটা আপনি মাতাল অবস্থায় কথাটা বাদ দিয়ে শুধু বললেন লা তাকরাবুস্সালাহ, সালাতের নিকটবর্তী হয়েও না। আমাদের হুজুরদের অবস্থা হয়েছে তাই। এই হাদিসটার গোড়ায় কিন্তু প্রায় পাঁচ সাত লাইন হাদিসের শুরু আছে। শুরুটা কি? এটা তো শেষ অংশ বলছে। এখানে শুরু হলো এই, একদিন আল্লাহ রসুল বসে আছেন, এমন সময় একদল লোক আসলো, উষ্ক খুষ্ট চুল, সফর ক্লান্ত, ক্ষুধার্ত মানুষ, দেখি উনি বুঝতে পারলেন যারা সারা পথ এসছে বহুদূর থেকে, মজার গোত্রের লোক, এটা খায়নি, নিজে বাসায় গেলেন খাবার নাই, কি করবেন মেহমান? উনি এসে মসজিদের সবাইকে বলেন, দেখো যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষগুলো খাওয়াবে এবং তাদেরকে পরিধান করাবে, তো পোশাক তো নাই, ছেড়া ছুটা, তারা সমপরিমাণ নেকি পাবে এবং আল্লাহর কাছে আরো বেশি বেশি নেকি তারা পাবে। এই হাদিস শোনার পরে একজন গিয়ে উঠে বাসায় গেলেন এবং তিনি তার সাধ্যমতো ওজনে যতটা কুলাতে পারেন ওনার শক্তিতে কুলায় খেজুর নিয়ে এলেন তাদেরকে খাওয়ানোর জন্য। তিনি ওইটা নিয়ে আসলে আল্লাহ রাসূল খুশি হয়ে এরপরে অন্য সাহাবীরা তাকে দেখা থেকে আবার সব নিয়ে আসতে শুরু করলো, কেউ কাপড় নিয়ে আসলো, কেউ খাবার নিয়ে আসলো, এমনি এত হয়ে গেল সেখানে একেবারে গাদা হয়ে গেছে, সবার খেয়ে দিয়েও আরো বেঁচে গেল, কাপড়ও তাদের বন্টন করে দেওয়া হলো। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল খুশি এই হাদিসটা বলেছিলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ওই যে লোকটা প্রথম গেল যে নিয়ে আসলো তাকেই এলা বলা হলো, যে ব্যক্তি প্রথম এই নেকির কাজ শুরু করলো সে ব্যক্তি অনুরূপ নেকি পাবে, তার পরবর্তী যারা এই নেকির কাজ করে তার সবলে নেকির তার আমলনামায় যুক্ত হবে। ঘটনা কিন্তু এইটা, সেটাকে নিয়ে আসছে কোথায়? তো সাদাকা দেওয়া হাদিসকে আগে থেকে কোরআনে নাই, অমিমা রাজাক না হুম ইউনফাকুন বললে আমার সাথে সমস্যা নাই, কোরআনের শুরুতেই বলা হয়েছে আল্লাহ দিন ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা জাকাতা অমিমা রাজাক অমিমা ওয়া অমিমা রাজাক না ইউনফাকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেখানে যারা খরচ করে। এটা তো কোরআনের নির্দেশ সাদকা দেওয়া,